तस्यास्तु दन्ताः सम्भूता प्राजापत्येन तेजसा नयनत्रितयं जज्ञे तथा पावकतेजसा भ्रुवौ च सन्ध्ययोस्तेजः श्रवणावलिलस्य च अन्येषां चैव देवानां संभवस्तेजसा शिवा। এই দেবীর আলোন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলোদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীম কান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। মহাদেবের মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। হে চারু পূর্ণ সব শিখরিণী, হে চারু পূর্ণ সব শিখরিণী, নবীত হেমং করি বিভূতি ঘোষণা। চার।